الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم وأنا العاقب والعاقب الذي ليس بعده نبي أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আমরা আপনারা সবাই জানি যে এই সমাবেশটা খতমে নবুয়ত শিরোনামের উপর আয়োজিত এবং বিগত কয়েক বৎসর যাবৎ আমিও আপনাদের খেদমতে এই সমাবেশে উপস্থিত থাকি। কয়েক বৎসরের অভিজ্ঞতায় আমি যা অনুভব করতে পেরেছি, এই সমাবেশে বয়ান করার মতো আলেম ওলামাগণের অভাব নেই। তারপরও আপনাদের মহব্বতে, আপনাদের দাওয়াতে আমি আপনাদের খেদমতে শুধু শরীক হওয়ার চেষ্টা করি। তা না হলে এখানে যে সমস্ত সুযোগ্য আলেম ওলামা থাকেন তাদের সবাইকে যথাযথ সময় দেওয়ার মতো সুযোগ হয় না। এই কারণে একটা বিষয় সবিস্তারে আগাগোড়া বলার মতো সুযোগ এখানে হয় না। তাই সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমি আমার কথা অন্যান্য বৎসরের মতো এবারও অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা আলামিন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দুইটা ব্যবস্থা গ্রহণ করে। একটা হলো আসমানি কিতাব নাজিল করেন, আরেকটা হলো সেই কিতাবকে মানুষ এর সমাজে ব্যাখ্যা করে দেওয়ার জন্য নবী রাসূল পাঠান। মুফাসসিরিন কেরামের পরিভাষায় আসমানি কিতাবগুলিকে কিতাবুল্লাহ বলা হয় আর নবী রাসূলগণকে রিজালুল্লাহ বলা হয়। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা গ্রহণ করেন, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আসমা আল্লাহ যে সমস্ত কিতাব নাজিল করেন নবীগণের মাধ্যমে, এইগুলিকে বলা হয় কিতাবুল্লাহ। কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ যে সমস্ত নবী পাঠান তাদেরকে বলা হয় রিজালুল্লাহ। এই সমস্ত নবীগণের ডেফিনেশন মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, নবী কাকে বলে দেখেন। ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলিগিল আহকাম, নবী ওই সমস্ত মানুষকে বলা হয় যাদেরকে আল্লাহ মনোনীত করেন আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছে দেওয়ার জন্য এবং সেগুলি বাস্তবায়নের ব্যবস্থা করে দেওয়ার জন্য। যেহেতু নবী রসুলগণকে আল্লাহ মনোনীত করেন এবং নবী রসুলগণের কাছে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেন, এই জন্য সমস্ত নবী রসুলগণের প্রচারিত ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম। মুফাসসিরিন কেরাম আরো একটা কথা পরিষ্কারভাবে লিখেছেন যে সকল নবীর প্রচারিত ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম। আল্লাহ দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নবী পাঠান, আসমানি কিতাব নাজিল করেন। আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য ধর্ম প্রদান করেছেন। তাই আল্লাহ প্রদত্ত ধর্ম ভিন্ন ভিন্ন ধর্ম নয়। বরং সকল নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে একটিমাত্র ধর্ম প্রদান করেছেন এবং সেটার নাম হল ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ধর্ম ইসলাম প্রচার করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর ধর্ম ইসলাম প্রচার করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ধর্ম ইসলাম প্রচার করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর ধর্ম ইসলাম প্রচার করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ধর্ম ইসলাম প্রচার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধর্ম ইসলাম প্রচার করেছেন। সুতরাং সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম, কিন্তু অন্যান্য নবীর ইসলাম ধর্মে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে কয়েকটা ব্যবধান আছে, কয়েকটা পার্থক্য আছে। এর মধ্যে একটা পার্থক্য, অন্যান্য নবীগণের ইসলাম ধর্ম ছিল অপূর্ণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলাম ধর্ম হল পরিপূর্ণ। অন্যান্য নবীর ইসলাম ধর্ম অপূর্ণ ছিল কথাটাও ব্যাখ্যা সাপেক্ষ, পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে না বুঝলে সেখানেও আমাদের ভুল বুঝাবুঝি হতে পারে। অন্যান্য নবীগণের প্রচারিত ইসলাম ধর্ম অপূর্ণ কথার ব্যাখ্যা এটা নয় যে তাদের ধর্মে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল না, এই ব্যাখ্যা নয়, বরং সকল নবীর ইসলাম ধর্মে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, নূহ আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, তেমনি ভাবে মূসা আলাইহিস সালামের ধর্মেও ছিল, তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের ধর্মেও ছিল, তাহলে অপূর্ণ হলো কিভাবে? এখন প্রশ্ন বাকি থাকে, তাহলে তাদের ইসলাম ধর্ম অপূর্ণ হলো কিভাবে? মুফাসসিরিন কেরাম লিখেছেন অপূর্ণতার ব্যাখ্যা হল, অন্যান্য নবীর ইসলাম ধর্মে তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, পরবর্তী যুগের নূতন সমস্যার অগ্রিম সমাধান ছিল না, এই ব্যাখ্যা মতে অপূর্ণ ছিল। পরবর্তী যুগের লোকের অনাগত সমস্যার আগাম সমাধান তাদের ধর্মে ছিল না, এই সমাধানটা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে দেওয়া হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান তো ছিলই, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জীবনে আরো যত নতুন নতুন সমস্যা আসবে সবগুলির অগ্রিম সমাধান দেওয়া হয়েছে। এই ব্যাখ্যা মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতিত আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এ আয়াতে আজকে বলতে মহানবীর বিদায় হজের ভাষণের দিনকে বোঝানো হয়েছে, দশম হিজরি সনের দিলহজ মাসের নয় তারিখ শুক্রবার, এই তারিখে আল্লাহ আয়াতটা নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আমার কথা বুঝে থাকলে আশা করি এখন আপনাদের একটা প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে, সেটা হল আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের দিনে যে আল্লাহ আমাদের ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলেন, এই পরিপূর্ণর ব্যাখ্যা শুধু তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান না সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান, এই সামান্য পার্থক্যটুকু আমাদের মনে রাখা দরকার। নূহ আলাইহিস সালামের ইসলাম ধর্মে সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিন্তু সর্বযুগের নয় তার যুগের, ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মে সর্বলোকের সব সমস্যার সমাধান আছে, কিন্তু সর্বযুগের নয়, তার যুগের। মুসা আলাইহিসসালামের ইসলাম ধর্মে সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, কিন্তু সর্বযুগের নয়, শুধু তার যুগের। ঈসা আলাইহিসসালামের ইসলাম ধর্মে সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, কিন্তু সর্বযুগের নয়, শুধু তার যুগের। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে সর্বলোকের সব সমস্যার সমাধান আছে, শুধু তার যুগের নয়, সর্বযুগের। এই কারণে আদম নবীর পরে ঈসা নূহ নবী পাঠানোর দরকার পড়েছে। কেন? কারণ আদম নবীর যুগে যত সমস্যা ছিল, নূহ নবীর যুগে আরো নতুন সমস্যা এসেছে। নূহ নবীর পরে ইব্রাহিম নবী পাঠানোর দরকার বাকি ছিল, কেন? ইব্রাহিম নবীর যুগে নূহ নবীর যুগের চেয়ে আরো অনেক নতুন সমস্যা আছে। ইব্রাহিম নবীর পরে মুসা নবী পাঠানোর দরকার বাকি ছিল, কেন? আরো নতুন সমস্যা আছে, যেগুলির সমাধান ইব্রাহিম নবীর ইসলামে নাই। মুসা নবীর পরে ঈসা নবী পাঠানোর দরকার ছিল, কেন? মুসা ঈসা নবীর যুগে এমন কিছু সমস্যা এসেছিল নতুন, যেগুলির সমাধান মুসা নবীর ইসলামে নাই। ঈসা নবীর পরে মুহাম্মদ নবী পাঠানোর দরকার বাকি ছিল, কেন? মুহাম্মদ নবীর যুগে এমন কিছু সমস্যা মানব জীবনে এসেছে, যেই সমস্যার সমাধানগুলি ঈসা নবীর ইসলামে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামে যেহেতু কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বানানো হয়েছে। আশা করি খতমে নবুয়ত বা নবুয়তের সমাপ্তির একটা রহস্য, একটা তথ্য আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন। এই হইল খতমে নবুয়তের তথ্য, এই হইল খতমে নবুয়তের রহস্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামুন নবিয়্যিন বলেছেন, শেষ নবী বলেছেন। কেন তিনি শেষ নবী? তারপরে আর কোন নবীর দরকার নাই কেন? কারণ তার ইসলাম ধর্ম এক বিশেষ ব্যাখ্যা মতে পরিপূর্ণ। কোন ব্যাখ্যা মতে? অন্য নবীর ইসলাম ধর্মে সর্বযুগ সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল, সর্বযুগের নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে সর্বলোকের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে, সর্বযুগের। কিয়ামত পর্যন্ত যত সমস্যা মানব জীবনে আসবে, সবগুলির অগ্রিম সমাধান যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে দিয়ে ফেলা হয়েছে, কাজেই কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার বাকি থাকেনি। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাতামুন নবিয়্যিন বলেছেন। অন্যান্য বছর আমি একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি, যদিও ব্যাখ্যা করার সময় সুযোগ পাইনি। সেটা হলো তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ। আমার পরে কিয়ামত পর্যন্ত যারা যারা নবী হওয়ার দাবি করবে, তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন। খাতামুন নাবিয়্যিনের অর্থ আল্লাহ রাসূল নিজেই বলেন, যার পরে আর কোনো নবী নাই। খাতামুন নাবিয়্যিনের অর্থই হলো যার পরে আর কোনো নবী নাই। আজকে যে হাদিস তিলাওয়াত করেছি আমি, হাদিসের একটা অংশ, দীর্ঘ হাদিসের শেষের অংশ, সেখানে আল্লাহ রাসূল বলেন, ওয়া আনাল আকিবু ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আমি হলাম সর্বশেষ নবী। আর সর্বশেষ নবী কথার অর্থই হলো যার পরে আর কোনো নবী নাই। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীকে আল্লাহ কোরআনে শেষ নবী বলেছেন, এবং শেষ নবীর ব্যাখ্যা হাদিস শরীফে নবী করেছেন যার পরে কোনো নবী নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, কেন আমাদের পরে আর কোনো নবী নাই? কেন? সপ্তমস্যার সমাধান তো অন্য নবীর ইসলামে ছিল। এইটা হইল জবাব। কিয়ামত পর্যন্ত মানব জীবনে যত সমস্যা আসবে, সবগুলির অগ্রিম সমাধান মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে দেওয়া হয়ে গেছে। আর নবীর কি দরকার? আর কোন নবীর শরীয়তে এই জিনিসটা ছিল না, আর কোন নবীর ইসলাম ধর্মে এই জিনিসটা ছিল না। এই জন্য অন্য নবীকে পাঠানোর পরেও আরো নবী পাঠানোর দরকার বাকি ছিল। আমাদের নবীর শরীয়তে এই অপূর্ণতা থাকেনি, এই জন্য আমাদের নবীর পরে আর কাউকে নবী বানাবার দরকার বাকি নেই। এবার আমি আপনাদের সামনে একটা মাত্র উদাহরণ দিব সংক্ষিপ্ত সময়ে, যে আমাদের নবীর ইসলাম ধর্মে অনাগত সমস্যার অগ্রিম সমাধান কিভাবে দেওয়া হলো। আমাদের নবীর উম্মতের মধ্যে, আমাদের নবী দুনিয়াতে থাকাকালে যত সমস্যা ছিল না, নতুন ভাবে নবী বিদায় হওয়ার পরে এসেছে, এর মধ্যে একটা মাত্র সমস্যা হল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার গুরুদাস গুলাম আহমদ কাদিয়ানি নবী হওয়ার দাবি করে বসেছে। এই সমস্যাটা কি আমাদের নবীর যুগে ছিল না তার দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1300 বছর পরে নতুন দেখা দিল? 1300 বছর পরে নতুন দেখা দিল। এই নতুন অনাগত সমস্যার অগ্রিম সমাধান এই গুলাম আহমদ কাদিয়ানি প্রচার করল। হযরত ঈসা আলাইহিসসালামের মরণ হয়ে গেছে, তিনি আর কখনো দুনিয়াতে আসবেন না। তোমরা যারা যারা বলো ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন, তোমাদের এই কথার দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী থাকেন না। যদি ওনাকে শেষ নবী মানো তাহলে ঈসা নবী আসবেন বিশ্বাস করতে পারো না, আর ঈসা নবী আসবেন যদি বিশ্বাস করো তাহলে ওনাকে শেষ নবী মানতে পারো না। এই যে একটা প্রশ্ন উত্থাপন করলো গুলাম আহমদ কাদিয়ানি, এই প্রশ্নটা নবীর দুনিয়াতে থাকাকালেই উত্থাপিত হয়েছিল না 1300 বছর পরে উত্থাপন হইল? করল কে? গুলাম আহমদ কাদিয়ানি। এর অগ্রিম সমাধান আল্লাহ 1300 বছর আগেই পবিত্র কোরআনে দিয়ে ফেলেছে। প্রশ্ন আসলো 1300 বছর পরে, সমাধান দিয়েছেন আল্লাহ 1300 বছর আগে। সেই সমাধানটা কি আল্লাহ বলেন? إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا شرن করো তোমরা সেই দিনের ঘটনা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম কে বলেছিলেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনাকে আমি শত্রুদের হামলা থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তেই সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, আর আপনার মরণ যে বাকি রইল সেটা সমাধান করার জন্য আখিরি জমানায় আবারও দুনিয়াতে পাঠাবো। এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন কিয়ামতের আগে যে ঈসা নবী আবার আসবেন সেটা এই জন্য নয় যে দুনিয়াবাসীর জন্য কোন নবীর দরকার বাকি আছে, বরং এটা এই জন্য যে দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি আছে। একটা হলো দুনিয়াবাসীর জন্য নবীর দরকার বাকি, আর একটা হলো দুনিয়াতে নবীর একটা নিজের দরকার বাকি। এক কথা নয়, দুনিয়াবাসীর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবীর দরকার বাকি নাই, দুনিয়াবাসীর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবীর দরকার বলতে পারবেন কেন? সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মে আছে, কাজেই দুনিয়াবাসীর জন্য আর কোন নবীর দরকার বাকি নেই। ঈসা নবী নবুয়তের দরকারে আসবেন না, ঈসা নবী দুনিয়াতে তার নিজের দরকারে আসবেন। দরকারটা কি? ওনার মরণ বাকি। দরকারটা কি? মরণ বাকি। আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আপনাকে আমি বর্তমানে শত্রুদের হামলা থেকে রক্ষা করার জন্য সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, যেহেতু মরণ বাকি রইল সেইটা সমাধান করার জন্য আখিরি জমানায় দুনিয়াতে পাঠাও। আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম বুঝে থাকলে বলুন, দুনিয়াবাসীর জন্য আরো কোন নবীর দরকার বাকি আছে? বাকি নাই। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? উনার নিজের দরকার বাকি। দরকারটা কি? মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, আমি সমস্ত নবী রসুলগণকে দুনিয়াতে পাঠাবার সময় তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়ে পাঠিয়েছি, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়ে পাঠিয়েছি, সেটা কি? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তোমরা সকল নবীরা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই প্রতিশ্রুতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন, আর আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন। আর এই কথা সমস্ত মুফাসসিরিন কেরাম পরিষ্কার ভাষায় লিখেছেন, সমস্ত নবীগণ হলেন আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা, আর সকল নবীর উম্মতেরা হল যার যার নবীর আধ্যাত্মিক সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীকে আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়া তাদেরকে আমাদের নবীর রুহানি সন্তান আর আমাদের নবীকে সকল নবীর নবী বানাইয়া দিয়া আমাদের নবীকে সকল নবীর রুহানি পিতা বানাইয়া দিছে। সমস্ত নবী রসুলগণ হন যার যার উম্মতের উস্তাদ। এক হাদিসে আমাদের নবী বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার উম্মতের উস্তাদ বানাইয়া পাঠাইছেন। তাহলে আমাদের নবী একটু বুঝে থাকতে ভেবে চিনতে বলবেন কার কার উস্তাদ? কোন নবীর উস্তাদ নন আমাদের নবী, শুধু উম্মতের উস্তাদ না, সকল নবীর উস্তাদ। কারণ কি? সকল নবীও তার উম্মত। আল্লাহ সকল নবীকে তার উম্মত বানাইয়া দিছেন, তাকে সকল নবীর নবী বানাইয়া দিছেন, সমস্ত নবীও তার ছাত্র, তিনি সমস্ত নবীর উস্তাদ। এবার বলেন, একটা রোগীকে ছাত্ররা চিকিৎসা করে, করতে করতে সমস্ত ছাত্রদের চিকিৎসা শেষ হয়ে গেল, সর্বশেষে উস্তাদে চিকিৎসা করলেন। উস্তাদে চিকিৎসা করার পরে আবার যদি তার ছাত্র চিকিৎসা করতে হয়, তাহলে উস্তাদ বড় হইল না ছাত্র বড় হইল? মুহাম্মাদুর রসুল্লাহ হইলেন সকল নবীর উস্তাদ, সকল নবী হইলেন মুহাম্মাদুর রসুল্লাহর ছাত্র। সকল নবীরা দুনিয়ার মানুষের রুহানি রোগের চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত সকল নবীর উস্তাদ মুহাম্মাদুর রসুল্লাহ চিকিৎসা করলেন। এরপরেও যদি দুনিয়াবাসীর রুহানি রোগের চিকিৎসার জন্য কোনো নবী আসতে হয়, তাহলে ছাত্র বড় হইল না উস্তাদ বড় হইল না ছাত্র বড় হইল? এইরকম অযৌক্তিক কাণ্ড কোনো বিবেকবান মানুষ করতে পারে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন। খাতামুন নাবিয়্যিনের ব্যাখ্যাই হলো যার পরে আর কোনো নবী নাই। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন পৃথিবীবাসীর জন্য নবুয়তের দরকার বাকি হিসাবে, না পৃথিবীতে তার নিজের দরকার বাকি হিসাবে? এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আবার, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামী শরীয়ত ফলো করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামী শরীয়ত ফলো করবেন, তখন তিনি পরিপূর্ণভাবে একজন মুহাম্মাদুর রাসূলের উম্মত হবেন। ঈসা নবী দুনিয়াতে আসবেন নবুয়ত চালু করার জন্য, না মুহাম্মাদুর রাসূলের উম্মতের দায়িত্ব পালনের জন্য? উম্মতের দায়িত্ব পালন করবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় পবিত্র কুরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলে ঘোষণা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী বলে ঘোষণা দিয়েছেন। আমি আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলতে গিয়ে আমি খুব অনেক কথাগুলিকে খাটো করে বলতে হইছে, অনেক কথাগুলি সাক্ষাৎ করে বলতে হইছে। তারপরও আমি মনে করব যে আমার এই সময়টুকু সার্থক হবে যদি আপনারা একটা কথা বুঝে থাকেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মের পরিপূর্ণতার ব্যাখ্যাটা কি। অন্য নবীর ইসলাম ধর্ম পরিপূর্ণ ছিল সর্বযুগের সপ্তমূর্চার সমাধান যাবে, আর আমাদের নবীর ইসলাম ধর্ম পরিপূর্ণ কথা ব্যাখ্যা হলো সর্বযুগের সপ্তমূর্চার, সর্ব নয় সপ্তমূর্চার নয়, সর্বযুগের সপ্তমূর্চার সমাধান। গুলাম আহমদ কাদিয়ানি তার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1300 বছর পরে যে প্রশ্ন উত্থাপন করলো, ঈসা নবী যদি আসবেন তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন রইলেন কোথায়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন হলে ঈসা নবী আসবেন কথাটা টিকলো কোথায়, সেই প্রশ্নের সমাধান আল্লাহ 1300 বছর আগে পবিত্র কোরআনে দিয়ে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে এই খাতামুন নবীন বা খতমে নবুয়তের মর্মটা উপলব্ধি করার এবং এই মর্মকে মনে প্রাণে বিশ্বাস করে নিজেদের ইমান হেফাজত করার তৌফিক দান করুন। 2 মিনিটে আর 2টা কথা বলবো, সেটা হলো বাংলাদেশে আন্দোলন চলে, বিভিন্ন মুসলমানদের দেশে আন্দোলন চলে, অনেক দেশে আন্দোলন চলে, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা, কাদিয়ানিদেরকে সরকারের কাছে দাবি জানানো হয় এদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। প্রশ্ন হলো বাংলাদেশে কি কোনো হিন্দু নাই, বাংলাদেশে কি কোনো ইহুদি নাই, বাংলাদেশে কি কোনো খ্রিস্টান নাই, বাংলাদেশে কি কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী নাই, এদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন হয় না কেন? শুধু কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার আন্দোলন হয় কেন? এই প্রশ্নের জবাব হলো হিন্দুরা ইসলামের নামে হিন্দু ধর্ম পালন করে না, হিন্দু নামে হিন্দু ধর্ম পালন করে, বৌদ্ধ নামে বৌদ্ধ ধর্ম পালন করে, ইহুদিরা ইহুদ নামে ইহুদি ধর্ম পালন করে, খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম নামে খ্রিস্ট ধর্ম পালন করে। এদের অপমানের কোন আপত্তি নাই, কোন কথা নাই। একমাত্র বাকপারি করে কাদিয়ানি পালন করে, কাদিয়ানি আর নাম ধারণ করে ইসলাম। এইরকম এর ধর্ম নিয়ে অপরে বাকপারি করার কোন অধিকার ইসলামেও নাই, রাষ্ট্রীয় আইনেও নাই। এই জন্য ইসলামী আইন মতো কাদিয়ানিরা অপরাধী, রাষ্ট্রীয় আইন মতো কাদিয়ানিরা অপরাধী। ধর্ম পালন করে কাদিয়ানি আর আমাদের ধর্মের নাম নিয়ে ছিনিঙ্গিনি খেলে, এইরকম বাটপারি করার সুযোগ যেন দুনিয়ার কোথাও না দেওয়া হয়। এই জন্য বিশ্বের সকল রাষ্ট্রের সরকারদের দায়িত্ব এদেরকে অমুসলিম ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে বিষয়টা অনুধাবন করার এবং নিজেদের ইমান খতমে নবুয়তের ইমান সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমরা